আহত এক ব্যক্তি সেও পানি বলে চিৎকার দিল। তৃতীয় ব্যক্তি বলে ভাই তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে যাও, তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে দেখে যে তৃতীয় ব্যক্তি রূহ বের হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে এখন আবার দ্বিতীয় ব্যক্তির কাছে ফিরে আসছে, এসে দেখে যে দ্বিতীয় ব্যক্তিও দুনিয়া থেকে বিদায় নিয়ে আবার ওই প্রথম ব্যক্তির কাছে নিয়ে আসে, এসে দেখে সেও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একদম পানি তিনজনের কেউই পান করে নেয়, একে অপরের প্রতি ইসার, একে অপরের প্রতি উপকার। এরাই ওই মানুষ যারা জীবন্ত সন্তানকে হত্যা করত, যুদ্ধের ময়দানে এমন উদারতার পরিচয় দিয়ে গিয়েছে একমাত্র কোরআনের বর্তমানে, কোরআনের সংস্পর্শ। কোরআনে করিমের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই অন্তরগুলো জং ধরে, এই জং ধরা অন্তরগুলোকে অন্তরের মরিচা দূর করার সহজ উপায় হলো কোরআনে করিমের তেলাওয়াত বেশি বেশি করা। আল্লাহ তাআলা সেই কোরআনের সংস্পর্শে কিছু সময় কাটাবার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করে বলেনি আলহামদুলিল্লাহ। আয়াত সূরাতুন নিসার 36 নম্বর আয়াত, আয়াতের তর্জমা আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ আল্লাহর সাথে কোনো কিছু শরীক করো না, বাপ মার সাথে সৎ ব্যবহার করো, আত্মীয় স্বজন এতিম মিসকিন এবং প্রতিবেশী এবং যাদের নিত্য প্রয়োজনীয় অভাব রয়েছে, যারা মুসাফির এদের সাথে সৎ আচরণ করো, এদের সাথে ভালো ব্যবহার করো, এবং যে ডাল চাষির মালিক তোমরা তাদের সাথেও তোমরা ভালো ব্যবহার করো। এ কথা জেনে রেখো, আল্লাহ তাআলা অহংকারী ও দম্ভ ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই হলো আয়াতের তর্জমা। আয়াতের তাফসীর বোঝার জন্য আগে পরের মিল একটা বড় সূত্র, আগে এবং পরের সাথে আয়াতের সম্পর্কটা কি, গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা যাচ্ছে স্বামী স্ত্রীর একে অপরের অধিকার সম্পর্ক, দাম্পত্য জীবনের একে অপরের হক অধিকার সম্পর্ক। যে অধিকারের পরে আল্লাহ তাআলা আবার আলোচনা করতেছেন আত্মীয় স্বজন বাপ মার হক সম্পর্কে, এতিম মিসকিন অসহায়দের হক সম্পর্কে, মাঝখানে আল্লাহ তাআলা আলোচনা করলেন আল্লাহর ইবাদত সম্পর্কে। তাহলে আজকের 36 নম্বর আয়াতের আগে যে 35 নম্বর আয়াত ছিল, 35 নম্বরের আয়াতের আলোচ্য বিষয় ছিল দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর হক সম্পর্ক, 36 নম্বর আয়াতের শেষের দিকে বাপ মার হক, একে অপরের অধিকার, আত্মীয় স্বজনের হক, সে সম্পর্কে মাঝখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এই সূত্রটা কেন, তার কয়েকটা রহস্য বা হিকমত। এক নাম্বার হলো, একটার মধ্যে সব চলে আসবে, এক নাম্বার হলো যে বান্দার প্রতি যে দায়িত্ব থাকে সে দায়িত্ব দুই প্রকার। এক প্রকার দায়িত্ব হলো আল্লাহর পাওনা, আল্লাহর হক, আর এক প্রকার দায়িত্ব হলো মানুষের পাওনা, মানুষের হক। আল্লাহর পাওনা যেগুলো, সেগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বলতে যেটা আমরা বুঝি সেটা হলো আল্লাহর পাওনা। দ্বিতীয় নম্বর পাওনা হলো মানুষের পাওনা, বাপ মার হক রয়েছে, স্বামী স্ত্রীর হক রয়েছে, সন্তানের হক রয়েছে, এতিমের হক রয়েছে, এটা হলো মানুষের পাওনা। দুই প্রকার হকের ক্ষেত্রে হিসাবের দিক থেকে, হাসরের ময়দানে আটকানোর দিক থেকে মানুষের হকের শক্তি বেশি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজের হকটা, অনেক বড় বড় হক আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বান্দার সামান্য কোনো আমলের প্রতি খুশি হয়ে, কোনো ইবাদতের প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা মাফ করে। যেমন বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আছে, শীতের রাত্রে একটা বিড়ালকে ল্যাপের নিচে আশ্রয় দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিয়েছিল। এক মুরিদ ওনাকে স্বপ্নে দেখছে, তখন বলে যে আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছে, তখন উনি বলেন যে আমি একটা মাখলুক, একটা প্রাণীর সাথে সৎ আচরণ করেছিলাম, ভালো ব্যবহার করেছিলাম, এটা আল্লাহর কাছে ভালো লাগছে, আল্লাহ তাআলা আমি যে সৎ ব্যবহার করে দিয়ে কারণে আল্লাহ তাআলা আমার প্রতি দয়া হয়ে আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দিল। বান্দার হক আর আল্লাহর হকের ব্যাপারে আল্লাহর হক আল্লাহ তাআলা মাফ করে দেন সহজে, আর বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলা সহজে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে। এমনও আছে শহীদ যারা হয় ইসলামের জন্য যুদ্ধ করতে করতে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, এরা যখন হাশরের ময়দানে উঠবে এদের সমস্ত গুনাহগুলো শহীদ হওয়ার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু মানুষের পাওনা মাফ করবেন না। মানুষের পাওনার জন্য মানুষের হকগুলো উসুল করার জন্য ওই মানুষটিকে ডেকে আনে তার হকটা আদায় করে দিবে। এমনকি হাদিসের শব্দ সিংওয়ালা বকরি সিংবিহীন বকরির থেকে হক উসুল করে দিবে। একটা জানোয়ারের প্রতি মানুষ অবিচার করেছে, একটা গরুকে মানুষ জুলুম করেছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই গরুকে এখতিয়ার দিবেন, ইচ্ছাধিকার দিবেন যে তুমি এই ব্যক্তিকে তোমার প্রতিশোধ গ্রহণ করো। প্রতিশোধ নেওয়ার পরে তারপর আল্লাহ তাআলা এই ছাগল গরুকে নিঃশেষ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেছেন, সফর করা অবস্থায় একটা উট দেখে এমন অবস্থায় উটের পেটটা পিঠের সাথে লেগে গেল, একবার ক্লান্ত ছাড়া। আর একটা হাদিস আছে যে এক উট আল্লাহ রসুলকে তার জবান খুলে বলে যে আমার মরিব আমার সাথে জুলুমের আচরণ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এটার মালিককে, মালিককে আনা হলো। মালিককে এনে বললেন যে তুমি হাসরের ময়দানে এই উটের ফরিয়াদ অভিযোগ থেকে বাঁচার জন্য দুনিয়াতে উটের হক পাওনা যথাযথভাবে শোধ করে দাও। উটকে তুমি সুস্থ অবস্থায় এর উপর মাল বহন করবে এবং সুস্থ অবস্থায় একে ছেড়ে দিবে, একেবার দুর্বল করে ছেড়ে দিও না। এটা হলো মানুষের পাওনা, জীবজন্তুর পাওনা আল্লাহ তাআলা হাসরের ময়দানে উপস্থিত করবে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলেন আতাদরুন আমাদের মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে দেউলিয়াকে? সাহাবায়ে কিরাম বললেন মাল্লা দিনার ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা দিরহাম দিনার নাই সেই তো নিঃস্ব গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সে নিঃস্ব না, নিঃস্ব হল ওই ব্যক্তি যে মানুষের হকের ব্যাপারে পরোয়া করত না, আল্লাহর ইবাদত অনেক করত, আজ সে অনেক হক করতে অনেক দান করতে কিন্তু মানুষের হক রক্ষা করে না। মানুষের হক রক্ষা না করে এই ইবাদত বন্দেগীর পাহাড় নিয়ে যখন হাসরের ময়দানে উপস্থিত হয়েছে তখন আল্লাহ তাআলা ওই পাওনাদারকে উপস্থিত করে করে তার পাওনা উসুল করাইতেন। হাসরের ময়দানে তো উসুল হবে নেকির বিনিময়, নেকি আর বদি, যদি কেউ নেকি দেয় তাহলে নেকি দিয়ে তার শোধ হবে, যদি নেকি শেষ হয়ে যায় তখন এই যে পাওনাদার তার গোনাটা যার কাছে পাবে তার উপর চাপাই দেওয়া হবে। এই পাহাড় সমান নেকি নিয়ে যে ব্যক্তি যাবে তার থেকে শেখার কিতাবে আছে এক দান এক এক দিরহামের ছয় ভাগের এক ভাগ, এক দানেক সম্পদের জন্য 700 রাকাত নামাজ জামাতের সাথে পড়েছে এমন 700 রাকাত নামাজের সব দিতে হবে। এক সামান্য একটু সম্পদের জন্য মানুষের পাওনা এভাবে দিতে দিতে দিতে ওই পাহাড় পরিমাণ ইবাদত নিয়ে গেছে, ওই ব্যক্তিকে যখন ঋণ শোধ হতে পারবে না তখন পাওনাদারদেরকে বলা হবে তোমরা তোমাদের গোনাটা ওই ব্যক্তির উপরে চাপিয়ে দাও, ওই ব্যক্তির ইবাদত শেষ মানুষকে দিতে দিতে। এরপরে মানুষের গোনা তার মাথায় সর যখন হবে চাপিয়ে দেওয়া হবে তখন এই ব্যক্তি এই গোনা নিয়ে শেষ পর্যন্ত জাহান্নামে যেতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি হলো নিঃস্ব, এই ব্যক্তি হলো দেউলিয়া, যে ব্যক্তি পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে গিয়েছিল কিন্তু হাসরের ময়দানে এই সওয়াবটা রাখতে পারে নাই, মানুষের পাওনা শোধ করতে করতে সব তো দিয়া লাগবে সেখানে মানুষের গোনাও তার বহন করা লাগবে। এটা হলো মানুষের হক। আগে হলো মানুষের হক সাংসারিক জীবনের একে অপরের অধিকার, এই আয়াতের শেষে 36 নম্বর আয়াতের শেষে মানুষের হক, আব্বা আম্মা আত্মীয় স্বজন এতিম মিসকিনের হক, মাঝখানে আল্লাহ তাআলার ইবাদত। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো যে মানুষের হক আদায় করার জন্য নিজের দিলটা একটু নরম করতে হয়, নিজের দিল যাদের নরম না উগ্র, আয়াতের শেষে বললেন আল্লাহ তাআলা দম্ভ অহংকারীদেরকে পছন্দ করে না, যারা বেপরোয়া অহংকারী বিভিন্ন ক্ষমতার শক্তিতে ক্ষমতার ধোকায় গর্ব করে এরা মানুষের হক আদায় করার ব্যাপারে বিন্দুমাত্র কোনো পরোয়া করে না। যুবক যেগুলো একটা ক্ষমতার শক্তি দিতে চলে, মানুষের হকের ব্যাপারে সে কোনো পরোয়া করে না, কারণ তাদের একটা শক্তি আছে। এই অহংকারের শক্তিটাকে দমন করার জন্য, ভিতরের এই গর্বটাকে নমনীয় করার জন্য সহজ মাধ্যম হলো আল্লাহ তাআলার বন্দেগী করা, আল্লাহ তাআলার হক আদায় করা। যে ব্যক্তি আল্লাহ তাআলার গোলামি করতে শেখে সে কখনো অহংকারী হয় না। যে ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দিনে পাঁচবার সিজদা দিতে শেখে, সে বুক ফুলে মানুষের সামনে মাথা উঁচু করে গর্বের সাথে কথা বলতে পারে না, তার তো সিজদা দিয়ে অভ্যাস তার। আরেকটা হলো যে আল্লাহর হক আদায় করে সে মানুষের হকের ব্যাপারে ভয় করে, যে আল্লাহর হক আদায় করে না সে মানুষের হকের ব্যাপারে বাহানা করে, তাল বাহানা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত উপমহাদেশের বড় বুজুর্গ মানুষ ছিলেন, বড় বুজুর্গ, যে কোনো কারণে দুই বিবাহ করা লাগে, কারণ হলো সন্তান হয় এক কথা, আগের বিবির সন্তান হয়, সন্তান না হওয়ার কারণে সেই বিবি অনুমতি দিয়েছে, সেই বিবির সাথে আলোচনা করে দ্বিতীয় বিবাহ করেছে। দুই বিবি যদি সংসারে থাকে তাহলে দুইজনের মন রক্ষা করা, দুইজনের হক আদায় করা বড় কঠিন, একজনটাই মানুষ সিম সিম খায় আর দুইজন হলে তো আরো কঠিন। তার কারণ হলো এদের দিলে একে অপরের প্রতি রেষারেষি ভাবটা বেশি, একে অপরের প্রতি বিদ্বেষ ভাবটা বেশি। ধোয়ার জন্য যে বিকেল বেলা খুলবে কালকে সকালে ধুতে হবে, সেই জামা কাপড় নির্দিষ্ট একটা বিবির ঘরে রাখতেন না, যে বিবির ঘরে জামা খুলে রাখবেন হয়তো উল্টা অপর বিবি মনে করবে তাকে মনে হয় বেশি ভালোবাসে, তার দ্বারা মনে হয় বেশি কাজ করায়, অথবা যার কাছে রাখবেন সে মনে হয় মনে করবে যে আমার দ্বারা বেশি খেদমত করায়, ওই বিবির দ্বারা মনে হয় খেদমত করায় না। ফলের মৌসুম দুই বিবির কাছে দেওয়ার জন্য দুইটা তরমুজ কিনে নিয়ে আসে, তরমুজের ভিতরে কেমন হয়তো আগের থেকে জানা থাকে না, মিষ্টি লাল না কেমন জানা যায়, দুইটা তরমুজ তো দুই বিবির কাছে দিলে হয়ে যেত, কিন্তু এমন হইতে পারত এক বিবির তরমুজটা মিষ্টি আর এক বিবির তরমুজটা মিষ্টি কম, তরমুজ দিয়ে দিতে খাদামের কাছে, খাদাম নিয়ে যাচ্ছে দুই আম্মার কাছে দেওয়ার জন্য, আবার ডাকতেছে ফিরে আসে বলছে না এটাতে ইচ্ছা হচ্ছে না। সুতরাং কি করা যায়, দুই তরমুজকে অর্ধেক করে ভাগ করা, এটার অর্ধেক আর ওইটার অর্ধেক, ইনসাফ কাকে বলে, এটার অর্ধেক আর ওইটার অর্ধেক, এটার অর্ধেক যদি মিষ্টি হয় ওইটার অর্ধেক কম মিষ্টি হবে, ওটার অর্ধেক মিষ্টি হলে অপরটা কম মিষ্টি হবে, সুতরাং এক একজনের দুইটা স্বাদ পাবে, কেউ কারোর প্রতি আপত্তি করতে পারবে না, এভাবে তরমুজ পাঠাই দেবে। চিন্তা করতে পারি, সফর করার অবস্থায় তখনকার যুগে লাল চিনি, এখনো যেমন লাল চিনি পাওয়া যায়, আখের আঠা আঠা লাল চিনি, লাল চিনি দিয়ে রুটি খাবে, রুটি বা খাবার জন্য চিনি খুলছেন, চিনি খুলে চিনি থেকে নিয়ে রুটি খাওয়ার পরে চিনিটা বানতে একটু দেরি হয়েছে, ইতিমধ্যে কয়েকটা পিঁপড়া ওই চিনির মধ্যে ঢুকছে, ঢুকার পরে উনি ওই ওটা পানার পরে খেয়াল করে নেয়, সফর শুরু করে বেশ কিছুদূর যাওয়ার পর দেখে আবার দ্বিতীয় অক্ত যখন আসছে, এখন চিনির টুকলা খুলে দেখে যে পিঁপড়া পায়, আমি একজনে কি করতাম ভাই তিপি মারি ফেলতাম, যা এদিকে আসতেন কেন, অথবা বাইর হন। উনি চিন্তা করতেছে এই পিঁপড়া গুলো, এটা ওয়াজেব ফরজ কিছু না, মানুষের হক, মাখলুকের হক, অধিকার পাওনা, তার সাথে সব ব্যবহার করা শিক্ষা। উনি চিন্তা করতেছে এই পিঁপড়া গুলোকে যদি আমি এই জায়গায় ছেড়ে দিই, তার না বিশোধন পাবে, না তার থাকার ব্যবস্থা হবে, না তার খাবারের সুন্দর ব্যবস্থা হবে, কোনো উপায় তো তারা হবে না, সুতরাং পিঁপড়া গুলোকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না, আবার উল্টা সফর শুরু করছে, উল্টা সফর শুরু করে আগের জায়গায় ফিরে এসে চিনির টুকলা খুলে এখন আঙ্গুল দিয়ে আস্তে আস্তে একে পিঁপড়ায় বাইর করে দেয়, বাইর করে দিয়ে ওই দিকে পিঁপড়া তার আত্মীয় স্বজন তার বংশের লোক এদের সাথে মিলছে, উনি ওনার চিনির টুকলা বেঁধে এরপর আবার আগের জায়গায় ফিরে গেছে। আল্লাহর ভয় যদি মানুষের থাকে তা মানুষ পিঁপড়ার হক আদায় করার চেষ্টা করে। দিদি গেছে একদিন বাপের বাড়ি, তখন এক দিদি, দিদি বলে গেছে হাঁস মুরগি গুলো ঠিক মতো কি করেন খাবার দেন খুঁজলেন, অভ্যাস না থাকে তো হয়। সকালে ওনার অভ্যাস ছিল যে ফজরের পরে অজিফা আদায় করতেন, জিকির আজকার করার পরে ইশাকের নামাজের আগে বা পরে হাঁটতেন, হেঁটে হেঁটে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, হেঁটে এসে হাত মুখ ধুয়ে হালকা নাস্তা করে এরপরে উনি বই লেখা শুরু করতেন। হেঁটে এসে সূর্য উঠে গেছে, বেশ আলো আলো হয়ে গেছে, এখন উনি ওনার নিয়ম অনুপাতে বই লেখা, ধর্মীয় বই লেখা, কিতাব লেখা শুরু করতেন। কিন্তু কিতাব আজকে আগের মতো অন্তর থেকে বের হয়। মানুষ কিতাব লেখে দুই ভাবে, এক ভাবে হলো নিজের শক্তিতে, আর এক ভাবে হলো আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে আসা সেই কথাগুলো সে কাগজে লেখে। আমাদের দেশের ছাত্ররা ফরিদপুরের রহমতুল্লাহ আলী, আসামের থানবি রহমতুল্লাহ আলীর খলিফা এবং আমাদের দেশের বড় রত্ন, জীবনের শেষ ওসিয়ত করে গিয়েছিলেন, আমার লেখার মধ্যে তোমরা কোনো রদ বদল করে না। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলী ফাজলে আমল লিখে গেছেন, বলে গেছেন এর মধ্যে তোমরা কোনো রদ বদল করে না, এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে না, যে যা যেটা আছে এটাতেই তোমরা আমল করো। শামসুল আকবর রহমতুল্লাহ আলী বলে গেছেন যে যেগুলো কথা সব কথাগুলো আল্লাহ আমার অন্তরে ঢেলে দিয়েছিলেন সেগুলো আমি লিখে দিয়েছি, এগুলো তোমরা কি করে না, রদ বদল করে না। যার কারণে লেখা আসতেছে না, তখন ওনার মনে হয়েছে হাইরে বিবিনা বলেছিল মুরগিগুলোর উপর খেয়াল রাখছে, মুরগি তো আজকে আমি ছাড়ি নাই। উনি যায় মুরগির খাঁচা থেকে মুরগি বের করে মুরগির খাবার দিয়ে দ্বিতীয়বার লিখতে বসছে, এখন আগের মতো লেখা বাইরে হচ্ছে। মুরগির হক, মাখলুকের হক, মানুষের হক তো অনেক পরের জিনিস। আল্লাহওয়ালা বুজুর্গরা, মানুষের হক তো অনেক পরের জিনিস, অনেক পরে। মুরগির হক পর্যন্ত, জীবজন্তুর হক পর্যন্ত আদায় করে। আজগার হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুহাদ্দিস ছিলেন। আজগার হোসাইন গুলজারে সুন্নাত নামক একটা সুন্নাতের কিতাব ওনার আছে উর্দুতে এবং বাংলায়। হিন্দুস্তানের মানুষ সাধারণত বুটের চাউল, মসির গোস্ত আর রুটি, মোটা রুটি, এই হলো তাদের স্বাভাবিক। আমাদের যেমন ভাত মাছ চাউল, তাদের এটা স্বাভাবিক খাবার। আজগার হোসেন সাহেব রহমতুল্লাহ আলিহি খানা খাচ্ছেন, মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ আলিহি মারেফুল কোরআনের লেখক, উনি বয়সে ছোট না। মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ আলহী মালানা আজগার হোসেন সাহেব রহমতুল্লাহ আলহীর বাসায় মেহমান হয়েছে। খানা খাওয়ার পরে মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ আলহী দস্তারখানা উঠানোর জন্য হাত বাড়াইছে। মালানা আজগার হোসেন সাহেব বলেন যে মুক্তি সাহেব আপনি আমার দস্তারখানা উঠাতে পারবেন না। তো কেন হুজুর দেখাচ্ছে না, এটা আবার কি জিনিস, আমাদের নিয়ম কি দস্তারখানা উঠাবো সমস্যা, কিন্তু না আপনি পারবেন না, দস্তারখানা উঠানোর নিয়ম আছে, আমাদের দস্তারখানা উঠানোর নিয়ম আছে বলেন। উনি কি নিয়মটা একটু দেখেন আর সে খাদেম সাহেব, খাদেম সাহেব এসে গোস্তের হাড্ডি ওয়ান প্লেট রাখা, সে হাড্ডিগুলো খাদেম সাহেব তিনটা ভাগ করলেন, বড় ভাগ এক পাশে করলেন, মেজো ভাগ মাঝারি ভাগ আর এক পাশে করলেন, ছোট ছোট একেবারে টুকরা টুকরা আর এক পাশে করলে, বড় ভাগটা বাড়ির এরিয়ার বাইরে একটা জায়গায় দুই তিনটা কুকুর যারা আছে সে জায়গা রেখে দিয়ে আসলেন। কুকুর গুলো অপেক্ষা আছে, এই হাট্টি গুলো বাইরে রাখাবে, হাট্টি গুলো দিয়ে আসছে, কুকুর গুলো একে অপরে পাল্লাপাল্লি দিয়ে খাওয়া শুরু করে। দ্বিতীয় প্রকার হাট্টি গুলো একটি ছোট, একেবারে ছোট না, এই হাট্টি গুলো বাড়ির এক কোনায় একটা জায়গা আছে সেই জায়গায় দিয়ে আসছে, বিড়ালে খাচ্ছে। তিন নম্বর হাড্ডি ছোট ছোট একবার টুকরা টুকরা, সে হাড্ডি গুলো নিয়ে বারান্দার একটা কোনায় দিয়ে আছে, পিঁপড়া পিঁপড়া খাবে, পিঁপড়ার কাছে। মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ আলীকে মাননা আজগার হোসেন সাহেব রহমতুল্লাহ আলী বলেন যে আল্লাহ তাআলা তো আমাদের রিজিক দিয়েছেন, এই রিজিকের ওসিলায় আরো মাখলুকের রিজিকের ব্যবস্থা করেছেন, এদের উপর কেন আমরা জুলুম করবো, এই জন্য আমাদের রিজিকের পরে যেন আরো তিনটা মাখলুকের রিজিক হয় সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমাদের একটু চিন্তা করি, যত বড় লোক তত অপকার, যত বড়লোক তত অপচয়, যত দামি অনুষ্ঠান তত বেপর কি অপচয় বেশি। সিলেট কেটে খাবো তো ইজ্জতের অনুষ্ঠানে, যে কারণ হলো টাকা তো দিব, টাকা তো দিতেই হবে, সুতরাং খাবার নষ্ট করেই যায়, দিয়ে যায় শিক্ষা না উদ্দিল্লা। আপনি যদি জরিপ করেন এই সমস্ত বড় বড় যে সমস্ত অনুষ্ঠান যারা বর্তমানে সম্ভ্রান্তার দাবি করে, এদের অনুষ্ঠানে যদি করেন একশোটার ভিতরে 20টা প্লেটও পাওয়া যাবে না। হ্যাঁ, যদি দিনই মেজাজ থাকে, তুবলিগীর মেজাজের হকান ওলামা একরামের সাথে সম্পর্ক রাখে, দিনই বুঝ আছে, এমন লোক যদি অনুষ্ঠান না থাকে, শতকরা 10টা প্লেটও পাওয়া যাবে না যে প্লেটে খাবার অপচয় হই নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদরুনা ফি আইয়ি তুআমিকুমুল বারাকা, খাবারের কোন অংশে বরকত আছে এটা তোমরা জানো না, সুতরাং একটা লোকমা পড়ে গেলেও সেটা তোমরা উঠাই খেয়ে। আল্লাহ রসুল বললেন, তুমি আজকে সোয়ারের উপর উঠের উপর যে কিভাবে খানা খাবে, সোয়ার ঘোড়ার উপর উঠের উপর খানা খানা খাচ্ছে, বেশ কিছুদিন পর আবার আসছে, আল্লাহ রসুলের সম্পদ তো কমে না, তুমি উটের উপর খাবার খাওয়ার সময় কেমন খাবার খাও, তাহলে তো উটের উপর খানা খাই, তো রুটির টুকরা যদি পড়ে যায় উট থেকে নেমে ওই রুটির টুকরা উঠে আবার খাই। অপচয় করলে আল্লাহ এদের থেকে নিয়ামত ছিনিয়ে নেয়। হ্যাঁ, ব্যাংক থাকতে পারে, টাকা থাকতে পারে, ডাক্তারের পক্ষ থেকে হুকুম হবে খাওয়া যাবে না, অথবা খাবার আছে, টাকা পয়সা আছে, বাসাতে পাক করে দেয় না, তারা জুলুম করে, আল্লাহর আগেও মানুষের হকের কথা বললেন, শেষেও আয়াতের শেষেও মানুষের হকের কথা বললেন, মাঝখানে শুধু বলতেছেন ও আবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর ইবাদত করলে কি হবে, আল্লাহর ভয় তোমার মধ্যে সৃষ্টি হবে, আল্লাহর ভয় সৃষ্টি হলে কি হবে, মানুষের হক মানুষের পাওনা আদায় করার ব্যাপারে তুমি যত্নবান হবে। দুনিয়ার কোনো আইন দিয়ে মানুষের হক আদায় করতে পারে না কেউ, যতই দুদক বানান না করে, এই দুদকে নিয়ন্ত্রণ করার জন্য আর এক দুদক বানাতে হবে, দুদক যে চালাবে সেও তো মানুষ, সে তো ফেরেশতা না, আইন যে করবে সেও তো মানুষ, আইন যে প্রয়োগ করবে সেও তো মানুষ, তার ভিতরে তার লোভ আছে, এটাকে নিয়ন্ত্রণ করার সহজ একটা মাধ্যম হলো ওয়াকুদুল্লাহ, আল্লাহ তাআলার বন্দেগী করা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। এখন প্রশ্ন হতে পারে, হুজুর ও মুক্তদেহী নামাজ পড়ে কিন্তু মানুষের ফাঁকিও নেয়, নামাজ পড়ে একবার কপালে দাগ পড়ে গেছে চিন্তা দিতে দিতে, একবার সামনের কাতারে নামাজ পড়ে তাকবীরুল্লাহ পড়ার জন্য তাকবীর ধরার জন্য পাগল, নামাজ পড়তেছে কিন্তু নামাজের হক আদায় করে করতেছে না। ১০ কেজি থেকে ৫ কেজি দেয়, কিন্তু গাভী যদি মরে যায় তাহলে সে গাভীতে ১ কেজি দুধ দেবে না। তা মানুষ যে ইবাদত বন্দেগি করতেছে তার একটা কারণ হলো মানুষের ইবাদত বন্দেগি মরে গেছে, এটা তাকে গোনা থেকে বিরত রাখতে পারতেছে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং বেহায়া করার কাছ থেকে বিরত রাখে, নামাজ তো নামাজই হচ্ছে না, নামাজ তো পড়ি সামনের কাতারে, সামনের কাতারে নামাজ পড়ি, ইবাদত মানুষ দুই ভাবে করে, এক প্রকার ইবাদত হলো ইবাদতের হক আদায় করে আল্লাহ তাআলার গোলামি করা, আর এক প্রকার ইবাদত হলো মন চাই ইবাদত করা। আমার মনে হচ্ছে আমি নকল নামাজ পড়ি, মনে হচ্ছে আমি হজে যাই, বারবার হজে যাই, উমরায় যাই, কিন্তু আমার কাছে যে মানুষের পাওনা আছে সে পাওনা আমি শোধ করি না, আমি আরাজনের থেকে জুলুম করে ইবাদত বন্দেগী করতেছি, দান সৎকার করতেছি, কিন্তু আমি যে জুলুম করে আনতেছি এটা আমি খেয়াল করতেছি না, তো ওই জুলুম করে আনার কারণে আমার এটা ইবাদত নিয়ে আমি করতেছি, এটা ইবাদত হচ্ছে না। ইবাদত যদি মানুষের ইবাদত হয়, যদি মন চাহিদের দিকে না হয়, মন চাহি ইবাদত না হয়, আল্লাহর হুকুম মানার জন্য হয়, এই ইবাদত অবশ্যই মানুষকে একসময় বিরত রাখবেই। এক নম্বর, দুই নম্বর কথা হলো যদি ইবাদত করতেছে, এক সাহাবী আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ওমকে নামাজ পড়ে রাত্রে চুরিও করে, হাদিসের ঘটনা, ওমকে নামাজ পড়ে আপনার সাথে আবার রাত্রে চুরিও করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে নামাজ পড়তে দাও, তাকে নামাজ পড়তে দাও, এই নামাজ তাকে একসময় এই গোনা থেকে বিরত রাখবে, একসময় বিরত রাখবে। নামাজ পড়ার আগ পর্যন্ত তার অনুভূতি ছিল না যে সে মানুষের উপর জুলুম করতেছে, বেইনসাফি করতেছে, হক নষ্ট করতেছে, কিন্তু সে যখন ইবাদত করতে গিয়ে শুরু করেছে তখন এই অনুভূতি তার ভিতরে জাগ্রত হচ্ছে, না আমার এই কামটা ঠিক হচ্ছে না। ইবাদত করতে গিয়ে করতে করতে যখন তার দিনটা বেশি নরম হয়েছে, ইমানের শক্তি বৃদ্ধি হয়েছে, তখন সে বুঝতেছে না এই গুনাহ আমার ছেড়ে দিতে হবে। ইবাদত বন্দেগী যদি সত্যিকার ইবাদত বন্দেগী হয় তাহলে সেই ইবাদত বন্দেগী আল্লাহর গোলামি করার কারণে বান্দার হক অবশ্যই আদায় করার জন্য সে তৎপর হয়, যত্নবান হয়। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বললেন ওয়া আবুদুল্লাহ, দ্বিতীয় বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার বাপ মার প্রতি সদয় হও। বাপ মার কথা কেন বললেন? আল্লাহ তাআলা কোরআনে কেইমে কয়েক জায়গায়, সূরা বনী ইসরাঈলে, সূরা আহকাফে, সূরা নিসায় একাধিক জায়গায় অবস্থায় ইনসান যে আল্লাহ তাআলা মানুষকে আদেশ করেছেন তোমরা তোমার বাপ মার প্রতি সদয় হও, বাপ মার প্রতি সৎ আচরণ করো, ওয়ালা তাকুল্লাহুমা উফফি, তোমার বাপ মার যেন উহ শব্দ না বলে এমন আচরণ করো। কেন বলবো? কারণ হলো মানুষের হকের মধ্য থেকে আল্লাহর পাওনার পরে মানুষের পাওনার মধ্যে সবচেয়ে বেশি পাওনাদার, সবচেয়ে শক্তভাবে বেশি হকদার হলো বাপ আর মা। আল্লাহ তাআলা জন্ম দিয়েছে, সৃষ্টি করেছে, ঠিক আছে, সৃষ্টি করার পর জন্ম থেকে নিয়ে বড় হওয়ার আগ পর্যন্ত, যৌবন হওয়ার আগ পর্যন্ত, হাঁটা চলা করার আগ পর্যন্ত একটা সন্তানকে লালন পালন করার জন্য সবচেয়ে বড় ভূমিকা থাকে মা। বাপেরও ভূমিকা থাকে, বাপ বিদেশ থাকে, বাপ টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু শারীরিক কষ্ট মার ভোগ করতে হয়। বাপমার ত্যাগ, বাপমার কষ্ট দুনিয়ায় মানুষের হকের মধ্যে সবচেয়ে বড় হক। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে শুরুতে আল্লাহর ইবাদত করার পরে দ্বিতীয় নম্বর হকের আলোচনা করতে যে বাপমার হকের কথা আলোচনা করতে যায়। বাপমার দুজনের হকের মধ্যে মায়ের হক বেশি। কেন? আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় বলেন والوالدات يرضعن اولادهن حولين كاملين لمن اراد, যে বাপ আর মা দুজনের হক বলার কারণে যে মা দীর্ঘ এক দশ মাস নয় মাসের মতো গর্ভে ধারণ করার পরে জীবনের দুঃখ নিয়ে, এখন তো সহজ হয়ে গেছে সিজার, সিজারের আগ পর্যন্ত যখন স্বাভাবিক বাচ্চা ডেলিভারি হইতো একজন মহিলার যে কত কষ্ট হয় বড়টা সহজে আমরা বুঝি, মেয়ের আরো বেশি বোঝে যে জীবনের ঝুঁকি নিতে হয়। জীবনের ঝুঁকি নেয় কিসের জন্য? এই সন্তানের মুখ দেখার জন্য। যখন সন্তানের মুখ দেখে দুনিয়ার সব কষ্ট ভুলে যায়। সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে যত কষ্ট হয়েছিল, শারীরিক ব্যথা রয়েছে, অনেক কষ্ট রয়েছে, কিন্তু সব কষ্ট ভুলে যায় এই বাচ্চার, এই ছোট সন্তানের চেহারা দেখার সাথে সাথে, তাকে বুকে নেওয়ার সাথে সাথে। বাপ মা এত কষ্ট সহ্য করবে? এখন সন্তান যখন বড় হতে থাকে, রাত্রে ঘুমায়, দিনে ঘুমায়, একটু দেরি হলেই পায়খানা করে, একটু দেরি হলে একবার সম্পূর্ণ শরীরে মাথায় নেয়, কেউ খবর নেয় না, ওই মাই খবর নেয়, কেউ খবর নেয় না, ওই মায়ের খবর নেয়। সন্তান একটু দুষ্টামি করলেই থাপ্পড় মারে, কিন্তু বাপের সামনে হাজার দুষ্টামি করলো বাপ কখনো থাপ্পড় মারতে রাখে না। বাপ মার হক আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোন ব্যক্তির বিষয়ের নাম বলেন নাই, শুধু একমাত্র বাপ মার জন্য দোয়া শিক্ষা দিতেন, বাপ মার সাথে সৎ আচরণ করতে শিক্ষা দিতেন, কারণ দুনিয়ার মানুষের মানুষের হকের মধ্যে বাপ্পার হক সবচেয়ে বেশি। এই জন্য এই আয়াতের দ্বিতীয় অংশে হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সাহাবী রাসূল আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু অনেক হাদিস বলছেন যে বাপ্পার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি। যদি কোনো ব্যক্তি সকাল করে এমন অবস্থায় মান আসবাহা মুতিআন লি ওয়ালিদাইহি ফুতিহাত লাহু বাবান মিনাল জান্নাহ, যে ব্যক্তি সকাল করবে বাপমার আনুগত্য করা অবস্থায়, সন্তুষ্টি অর্জন করা অবস্থায়, এই ব্যক্তির জন্য জান্নাতের দুইটি দরজা খুলে দেওয়া হবে। আর যদি বাপমার নাফরমানি অবস্থায় সকাল করে আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জাহান্নামের দুইটি দরজা খুলে দেয়। মানুষ দুনিয়াতে তিনটা জিনিস তিনটা জায়গা থেকে নিতে হয়, তিনটা জিনিস তিনটা জায়গা থেকে নিতে হয়, এটা ভালো করে মনে রাখবো। এক নম্বর হলো দুনিয়ার সুখ শান্তি চায়। যদি কেউ মানুষ দুনিয়ায় সুখ শান্তি চায় সেজন্য তার বাপ মার থেকে সুখ শান্তি তালাশ করে। আপনার অসন্তুষ্টি নিয়েছে, বড় অফিসার ছিল, বড় টাকাওয়ালা ছিল, দেখবেন জীবনে সুখ পায় নাই। হয় বিবির দিক থেকে অশান্তি, নাহলে সন্তানের দিক থেকে অশান্তি, নাহলে দুনিয়ার পেশনের দিক থেকে অশান্তি, দুনিয়ার সুখ বুদ্ধি তার কাছে তার হাতে আসবে না। দুনিয়ার সুখ পাওয়ার মাধ্যম হলো আল্লাহ তাআলা ব্যবস্থাই করে রাখছেন বাপ মার মাধ্যম। এলেম শিখতে চায়, মক্কানি আলেম হতে চাই, কোরআনের সহি এলেম শিখতে চাই, ওস্তাদকে শ্রদ্ধা করতে হবে। জেনারেল শিক্ষায় দেখবেন যে ব্যক্তি বিসিএস কাটার বড় বড় শিক্ষিত, এদের ভিতরে দেখবেন ওস্তাদের শ্রদ্ধা আছে, যেটা অর্ধেক শিখে ড্রপ হয়ে গেছে এ ওস্তাদকে শ্রদ্ধা করতে চান না, যার কারণে সে শিক্ষা থেকে ড্রপ হয়েছে, বাদ পড়ছে। দুই নম্বর, শিক্ষা নিতে হলে ওস্তাদের শ্রদ্ধা ওস্তাদের থেকে নিতে হবে, সম্মান মহব্বতের মাধ্যমে। দুনিয়ার সুখ শান্তি নিতে হলে বাপ মার থেকে নিতে হবে। তিন নম্বর হলো, যদি বুজুর্গ হইতে চায়, আল্লাহওয়ালা বুজুর্গ হতে চায়, আর একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যেতে হবে। আমাদের আল্লাহওয়ালা বুজুর্গরা বলে আর একজন বুজুর্গের জুতা সোজা করা বেই তো, স্যান্ডেল সোজা করা বেই দিতে, অর্থাৎ তার স্যান্ডেলকে আমার হাতে নিয়ে খিদমত করতে হবে, তাহলে আমি বুজুর্গ হতে পারবো। এই তিনটা জিনিস তিনটা জায়গা থেকে নিতে হয়। এক নম্বরটা হলো আমাদের আলোচ্য বিষয়, অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপমার সন্তুষ্টির মাঝে আল্লাহ তাআলার সন্তুষ্টি। বাপমার সন্তুষ্টি অবস্থায় যদি সন্তান সকাল করে, তাহলে এই সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রাখে। বাপমার নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহ তাআলার ব্যাপক ক্ষমা যখন থাকে, ব্যাপক ক্ষমা, বিভিন্ন রাত্রে আল্লাহ তাআলা ব্যাপক করাম, সবে বদরে, সবে বরাতে, বিভিন্ন মুহূর্তে আল্লাহ তাআলার ব্যাপক ক্ষমা থাকে। আল্লাহ তাআলা সেই ব্যাপক ক্ষমার সময় বলে দিয়েছেন, আমি যাদেরকে মাফ করবো না এদের মধ্যে বাপমার নাফরমান সন্তান, বাপমার নাফরমান সন্তান, মদখোর, গুনাহ করে, হিংসুক, বিদ্বেষ পোষণকারী, চগল করে, এদেরকে আল্লাহ তাআলা বিশেষ ক্ষমার মধ্যে মাফ করেন না, তার মধ্যে একজন হলো বাপমার নাফরমান সন্তান। একদিক থেকে যেমন আল্লাহ তাআলা এদের অনেক ফজিলত দিয়ে রাখছে, অপর দিক থেকে এটার সাথে দুর্ব্যবহার করে বাপমার অসন্তুষ্টি অর্জন করলে এর জীবনও আল্লাহ তাআলা ব্যর্থতা দিয়ে রাখে। কারণ এদের ঋণ, এদের ভাত অনেক বেশি, যা মানুষের জীবন দিয়ে শেষ করতে পারে না। উদাহরণ দিয়ে বোঝাই, আমাদের বাপ মা মায়ের কথা বলি, একটা ছেলে দেড় বছর দুই বছর আগ পর্যন্ত মার রাত্রে কয়েকবার ঘুম ভাঙে, কয়েকবার রাত্রে ঘুম ভাঙে, ছোট অবস্থায় তো রাত্রে মা ঘুমাতেই পারে না, সবসময় বাচ্চা দুধ খেয়েতেই থাকে, একটু পর পর এক একটা সমস্যা। কিন্তু বড় হলে আমাদের বাপ মাকে যদি একদিন হাসপাতালে নিয়ে রাখি, একদিন নিয়ে যাওয়া যায়, দুই দিন তিন দিন, চতুর্থ দিনের দিনে কষ্ট লাগে যে সারা রাত মায়ের কাছে হাসপাতালে থাকবো, এটা খুশি যে না আমার হক মায়ের ঋণ শোধ করতেছি, আমি মাকে তিন দিন হাসপাতালে নিয়েছিলাম, মা আমাকে দুই বছর নিয়ে থাকলো রাত্রে, আর আমি তিন দিন হাসপাতালে নিয়ে ডাক্তারের জায়গা নিয়ে আমি আরামে ঘুমালাম এসির মধ্যে, আমি মায়ের হক আদায় করে দিয়েছি, বাপের হক আদায় করে দিয়েছি, কোন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাহাবী, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্তেকালের আগ মুহূর্তে রূহ বের হবে হবে ভাব, কিন্তু মৃত্যু হচ্ছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সংবাদ পাঠাইছে আল্লাহর রাসূলের কাছে, যে আল্লাহর রাসূলকে দিতে কে নিয়ে আসে, আল্লাহর রাসূল আছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আসে। আসার পরে দেখছে আলকামার অবস্থা, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, কষ্ট হচ্ছে, কিন্তু রূহ বের হচ্ছে না, স্বাভাবিকভাবে জবাব দিয়ে কলেমা তৈয়বা বের হচ্ছে। আলকামা আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, আলকামার মা কোথায় থাকে? তখন সবাই বলল, আলকামার মায়ের সাথে আলকামার মিল হয় না, এই জন্য আলকামার মা গ্রামে থাকে, আলকামা মদিনার শহরের পাশে থাকে, মদিনায় না। আল্লাহ রাসূল বুঝে ফেললে, বলে আলকামার মাকে নিয়ে আসে, মাকে নিয়ে আসে। দেখবেন আমাদের সমাজে সহজে ধনীর মেয়ে দিয়ে বিবাহ করেছে, ফ্ল্যাটে থাকে, শহরের সবকিছু ভাগ্য বোঝে না, এই মাকে এই জায়গা আনলে স্ত্রীর সাথে মিলাতে পারে না, শাশুড়ির সাথে মিলাতে পারে না, শালা সম্বন্ধের সাথে মিলাতে পারে না, এই জন্য মাকে দূরে রাখে, মা থাকতে চায় কিন্তু মাকে দূরে রাখে। একদিন মা আছে, শহরে থাকতে চায় না, আপদ্ধ জীবন, কিন্তু মাকে গ্রামে রেখে মাকে শহরের সেবা দেওয়ার চেষ্টা করে, মায়ের হক আদায় করতেছে, কিন্তু মার চাহিদা আছে টাকার জন্য, কিন্তু মাকে রাখতে রাজি না, মার হক আদায় করে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা যখন আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আলকামার সাথে আপনার কি অবস্থা? আলকামা খুব ভালো মানুষ, আলকামা কেমন ছিল? মা বলে, আলকামা ভালো মানুষ, আপনার সাথে যুদ্ধে শরীক হয়েছে অনেকে, কিন্তু আলকামার সাথে আমার মিলত না, যার কারণে আমি আলাদা থাকতাম, আলকামা আলাদা থাকতো। আল্লাহ রাসূল বুঝে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যদি আল্লামা এই অবস্থায় মারা যায়, আপনার অসন্তুষ্টি নিয়ে যদি মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে, আগুনে পড়বে, আমি তাকে দুনিয়ার আগুনে পড়ে শেষ করে দিব। মায়ের মহব্বত নেওয়ার জন্য মা যতই হোক না কেন সন্তানের কখনো খারাপ যায় না, সন্তানের কখনো খারাপ যায় না। হযরত মাওলানা তারিক জামিল সাহেব আছেন তবলিগের একজন বড় বয়ান বক্তা, ওনার অনেক বই পাওয়া যায়। ওদের একটা বইটা আমি নিজেই পড়েছি, এক ছেলে এক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হয়েছে, ছেলের বাড়িতে মা আছে, মেয়েটা জানে যে মা খুব খারাপ, এই সংসারে গেলে থাকতে পারবে না। তখন ওই মেয়েটা শর্ত করছে যে তোমার মাকে হত্যা করে তোমার মায়ের কলিটা যদি নিয়ে আসতে পারো তাহলে আমি তোমার সাথে যাব। ছেলে ঘটনা তো ঘটনাই, ছেলে মাকে হত্যা করে মায়ের কলিটা ফ্ল্যাটে নিয়ে দৌড়াচ্ছে, ওই মেয়ের হাতে দেবে আর মেয়েকে পেয়ে যাবে। মায়ের কলিজা নিয়ে দৌড়ান যাওয়ার সময় আছাড় খায় হাত থেকে মায়ের কলিজা এবং প্লেট ছিটকে পড়ে গেল। এই অবস্থায় কলিজার থেকে আওয়াজ বেরিয়ে আছে যে বাবা তুমি তো কষ্ট পাওনি, কলিজার থেকে আওয়াজ বেরিয়ে আছে যে বাবা তুমি তো কষ্ট পাওনি। ছেলের হুশ ফিরছে যে আমার মার সাথে আমি এই আচরণ করলাম, আর এখানে অবস্থা মার সাথে আমরা কি আচরণ করি না কেন, মা কখনো সন্তানের প্রতি খারাপ আচরণ করতে রাজি না। জবান দিয়ে কালেমা তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে উনি দুনিয়া থেকে বিদায় দিলেন। হযরত মাওলানা জুলফিকার আলী নাকি একটা বন্ধে খুতবা জুলফিকার নামক কিতাবে আছে ঘটনা। আল্লাহ তাআলা ইবাদতের পরে মার বাপমার হকের কথা বললেন, এই জন্য এটার দাম অনেক বেশি, এটার অপব্যবহার করলে তার শাস্তিও অনেক বেশি, এই জন্য ইবাদতের পরে আল্লাহ তাআলা এই হকটা আনলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারীমের তাৎপর্য বুঝে এগুলোর উপর সহিভাবে আমল করবার তৌফিক দান করুক। কাজ করার নিয়েতে সৌদি আরব গেলাম, ওইখানে থাকা অবস্থায় দুইবার হজ করিলাম, এক লোক বলতেছে চাকরি করার নিয়েতে যাইয়া হজ করিলে হজ কবুল হবে না, বুঝায় বললে ভালো না, হজ কবুল হবে তবে বাড়ির থেকে সফর করে গেলে হজের সব বেশি, আর ওই জায়গাতে হজ করলে হজের ফরজ আদায় হয়ে যাবে কিন্তু সব এত বেশি হবে না, যে এই বাদতে বেশি কষ্ট সফর বেশি অর্থ বেশি সে হয়, কিন্তু ফরজ আদায়ের জন্য যে ব্যক্তি সৌদিতে আছে চাকরিরত সে যদি ফরজের নিয়ে হজ আদায় করে তার ফরজ হজ আদায় হয়ে যাবে। দুই, নামাজের ওয়াজিব 14টি, এর মধ্যে 13 নম্বরটা হলো ইমামের অনুকরণ করা। আহলে হাদিসের লোকেরা যে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় হাত ওঠায় এবং তাসাউদ পড়ার সময় শাহাদত আঙ্গুল শুধু নাড়াতে থাকে, এতে আমাদের নামাজের ধ্যান থাকে না, এদের নামাজ হয় কিনা, ইমামের অনুসরণ হয় কিনা, ইমামত এইগুলি ইমাম তো এইগুলি করে না, বুঝে বললে ভালো হয়। ইমাম সাহেবের সাথে অনুসরণ করার ব্যাপারে এক মাঝহাবের লোক আর এক মাঝহাবের ইমামের অনুসরণ করতে পারে, তবে যে মাঝহাবে যে আমলটা বেশি ওই মাঝহাবে ওই ইমাম সাহেব ওই আমল করবে, আর যিনি মুক্তাদি উনি ওনার মতে ওই আমলটা করবে না। উদাহরণ দিই, আপনি মক্কা মদিনায় যে নামাজ পড়েন, মক্কা আরবের কোন এলাকায় যে নামাজ পড়লেন, হাম্বলি মাজহাব মালিকি মাজহাব এরা হাত উঠায়, কিন্তু আপনি হাত উঠাবেন না, আপনি আপনার মাজহাব মোতাবেক নামাজ পড়ে যাবেন, ওরা ওদের মাজহাব মোতাবেক নামাজ পড়ে যাবে, যতক্ষণ পর্যন্ত সুন্নাত মুস্তাহাব এই সমস্ত আমল নিয়ে ব্যতিক্রম হবে এই আমলে আপনি তাদের অনুসরণ করবেন না। আর এক জায়গায় যদি এমন হয়, কোন কোন মাজহাব আছে যে মাজহাবে রক্ত বের হলে অজু ভাঙে না, আর ওই মাঝাবে যে জিনিসটা অজু ভাঙে না আপনার মাঝাবে ওই জিনিসটা অজু ভাঙার কারণ, অর্থাৎ মারাত্মক একটা জিনিস। হাত উঠানো উত্তম অনুত্তম, কেউ বলে সুন্নাত কেউ বলে সুন্নাত না, আমিন জোরে বলে কেউ বলে ভালো না বলে ভালো, এটা তো জটিল বিষয়, হালকা বিষয়। এই হালকা বিষয়ের ক্ষেত্রে ইমাম ইমামের মতো থাকবে, মুক্তাদি ভিন্ন ভিন্ন মাঝাবের হলে সে ভিন্ন রকম থাকবে, কিন্তু যেটা এই এই মাঝাবে হা না এর ক্ষেত্রে হওয়া না হওয়ার মাসলা, এমন অবস্থায় ওই ইমাম যদি এমন কোন গুনাহ করে যে গুনাহ এই মুক্তাদির মাঝহাব মতে নামাজ হয় না, তাহলে এই মুক্তাদি ওই ইমামের অনুসরণ করতে পারবে না। উদাহরণ, মুক্তাদির আমাদের নিয়ম হলো রক্ত বের হলে অজু ভাঙবে, বের হয়ে এখন আপনি এমন এক এলাকায় গেছেন যে এলাকার ইমাম সাহেব এমন যে ওই ইমাম সাহেবের নিকট রক্ত বের হলে উজু ভাঙে না। ইমাম সাহেব উজু ভেঙে গেছে, দেখতেছেন রক্ত বাইরে এসে ইমাম সাহেব নামাজ পড়তেছেন, এই ইমাম সাহেবের অনুসরণ করলে আপনার নামাজ হবে না, কারণ এটা আপনার মাঝহাব মতে এটাকে অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। আপনার মাঝহাবে যে মৌলিক বিষয়গুলো সেই বিষয়গুলোর ক্ষেত্রে আপনি ইমাম সাহেবের অনুসরণ করবেন, বাকি যেটা আপনার মাঝহাবের মারাত্মক ক্ষতি অথবা মাঝহাব অনুমতি দেয় না, কাজটা ভালো বা উত্তম অনুত্তমের মাসআলা, সেক্ষেত্রে ইমাম সাহেবের অনুসরণ করা যাবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে এসে তার পাশে এক মসজিদে নামাজ পড়তেন, নামাজ পড়তে এসে ওদের উনি হাত উঠান, জিজ্ঞেস করা হয়েছে হুজুর আজকে আপনি হাত উঠলেন না কেন, আজকে হাত উঠায়নি এই যে লোকটা শুয়ে আছে কবরওয়ালা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আমাদের সবার ওস্তাদের ওস্তাদ, ওনার সম্মানার্থে আমি হাত উঠাইনি, কারণ ওনার মাথা বলো হাত না উঠানো সুন্নাহ, আর আমি ওনার কবরের পাশে এসে হাত উঠাবো এটা কখনো সম্ভব না। এটা বলতেছি যার যার মাঝহাব সহি মাঝহাব বলে সেই মাঝহাবকে সম্মান করা মর্যাদা দেওয়া দরকার, এর অর্থ এটা না আমি আলু হয়ে যে আর এক মাঝহাবে চলে যাই কি করবো, এই সুযোগ নেই। তিন, শেয়ার ব্যবসা নাকি জায়েজ না, শেয়ার ব্যবসার ও গাইডিং করে দেওয়া টাকা দিয়া হজ করলে হজ হবে কিনা বুঝে বললে ভালো হয়। শেয়ার ব্যবসা সেকেন্ডারি ব্যবসা জুয়া সমতুল্য, শেয়ার ব্যবসার যে লাভ হবে সে লাভটা সৎকা করে দেওয়া দরকার, ওটা দ্বারা ফরজ হজ আদায় করলে আপনার ফরজ হজ আদায় হবে না বরং তো গুনাহ হবে আপনার। যদি আপনি হালাল টাকা দিয়ে হজ করেন তাহলে আপনার হজ ফরজ আদায় হবে, সওয়াব হবে, আর যদি আপনি যে টাকাটা আপনার দান করা আবশ্যক ছিল সেই টাকাটা দান না করে আপনি হজ দিয়ে দিচ্ছেন আপনার হজও আদায় হবে না এবং গুনাহ হবে। সুদ করে সুদ খাইছে সারাদিন সারা জীবন, অফিসে চাকরি করছে অবৈধ লেনদেন করছে, ঢাকা শহরে বাড়ি টেডি করে এখন দুই তিন বছর পর পর বারবার হজে যায় মনে করে যে মাফ হয়ে যাবে, আর উল্টা গুনাহ করছে, আর এই টাকাটা তুমি যে জায়গাতে নিতে ওই জায়গা ফেরত দাও, আর যদি ফেরত না দিতে পারো তাহলে তাদের নিয়ত করে তার সৎকা করে দাও, এদের আখেরাতের অ্যাকাউন্টে জমা হোক, আখেরাতে এটা সব পাইলে আমাদের মাফ করে দিবে, কিন্তু সেটা না দিয়ে তুমি এটার মতো তোমার মন চাহি দিন থেকে করে তুমি হজ উমরা করে দান সৎকা না করে তুমি ইবাদত কামানোর চেষ্টা করছো, ইবাদত তো হবেই না বরং গোনা হবে। চার, তাহাকে ড্রাইভিং লাইসেন্স বানাইয়া দেওয়া জায়েজ কিনা, আদম ব্যবসা জায়েজ কিনা, পাসপোর্ট বা বানাইয়া দেওয়া জায়েজ কিনা বুঝে বললে ভালো হয়। এক্ষেত্রে দুইটা জিনিস, এক নম্বর হলো দালালের খপ্পর, যেটা আমরা বলি দালালে নয়সাই করে এলেমেলো করে টাকা নেয়, পাসপোর্ট বানাতে আপনার 3450 টাকা লাগে, দালাল বললো 8000 টাকা লাগবে দেন আমি এক মাসে করে দিচ্ছি, আপনার কাছে পাসপোর্ট বিষয়টা বললো না জায়েজ নেই আপনি তাকে ধোকা দিলে, দালাল যদি বলে ভাই 3450 টাকা ব্যাংকের জমা আর আমাকে 2000 টাকা দিবে, আমি এক মাসের মধ্যে 20 দিনের মধ্যে আমি দৌড়াদৌড়ি করে যোগাযোগ করে কি করে নেব কাজটা করে নেব, এই যে স্পষ্ট করে কাজটা নিয়ে টাকাটা নেড়ে যায়, দালাল যদি এমন করে ভাই আপনার তো পাসপোর্টের অনিয়মিত আছে আপনি ইত্যাদি আপনার দেশের বাইরে যাওয়ার অনুমতি নেই, অফিস থেকে আপনার অনুমতি লাগবে পাসপোর্ট আনার জন্য, এগুলো কিছুই দেওয়া লাগবে না আমি সব অনিয়মিত করে আপনাকে পাসপোর্ট বানিয়ে দেবো, এটাও যায় এক কথায় অনিয়মিত করে অস্পষ্ট রেখে লেনদেন করলে জায়েজ হবে না, ধোকা হবে, লাইসেন্স বলি পাসপোর্ট বলি আদব ব্যবসা বলি যা কিছু বলে দেখেন, কিন্তু স্পষ্ট বিষয় স্পষ্ট করে মাঝখানে আমি মাধ্যম হয়ে ভোক্তা হিসেবে যদি তার থেকে কিছু আগে আলোচনা করে নিই যত টাকা সে দিতে রাজি হবে সব টাকা আমার জন্য হালাল, আর অস্পষ্ট করে আমি 1 টাকা দেবে 1 টাকা আমার জন্য হালাল না। উদাহরণ বললাম বড় ব্যবসায়ী মানুষ অফিসের মানুষ ব্যস্ত মানুষ সে আগের গাছে লাইন দিতে পারে না ঝামেলা হয় ইত্যাদি, কিন্তু যে ব্যক্তি সে নিয়মতান্ত্রিক ভাবে সবকিছু করার যদি অনুমতি থাকে, দালালের অনুমতি নাই, যদি কোনোভাবে অনুমতি থাকে সে বললো আপনার কাজ আমি সব করে দেবো 3450 টাকা ব্যাংকের জমা বাকি 5000 টাকা আপনি আমাকে দিলেন, এটা যায় স্পষ্ট করে বিষয়টি স্পষ্ট করে আমি আপনার এই যে কাজটা করে দেবো তার পিছনে আমি ফরজ দেবো, ফরজের বিনিময়ে আপনি আমাকে টাকা দিবেন, আর এখন যেটা হয় সেটা হলো ধোকাবাজি করে কখনো আসল টাকা কয় না, আর কইলেও বলে ওই অফিসারদের দিতে হবে উপভোক্তা দিতে হবে নিরন্তরণ অনেক কিছু করে টাকা দেয়, এটা যায় না, এটা তো ধোকা। একবার হজ করা ফরজ, দুইবার হজ করা সুন্নাত, তিনবার হজ করলে নাকি ওই শরীরে দোজখের আগুন স্পর্শ করিবে না বুঝে বললে ভালো হয়। ফাজাইলে হজে শেখ জাকির আহমদুল্লাহ আলাইহি একটা ঘটনাও আছে, এটা হজের ফজিলতের ক্ষেত্রে বর্ণিত আছে কিন্তু সহি শক্ত কোনো হাদিস নাই, আশা করা যায় যে আল্লাহ তাআলা তিনবার হজ করলে এই সওয়াব লাভ করবে। যে কেউ ছেলে সন্তান 18 বছর বয়স হইলে দিন না মানলে নামাজ রোজা ইসলামের অনুসারী আনুষঙ্গিক কাজ গুলি না করিলে পিতা মাতার দায়ী দায়ী না বুঝাই বললে ভালো হয়। 18 বছর আগ পর্যন্ত ছেলে যখন নরম ছিল তখন ছেলেকে দিন বুঝায়, দিন শিখায়, দিনের উপর চলানোর চেষ্টা করছে। এখন ছেলে বড় হয়েছে, সংকট এসে বিভিন্ন কারণে ছেলে আর দিনের পথে চলে না, এই বাপ দায়ী না। 18 বছর আগ পর্যন্ত ছেলেরে কোনো কিছু শিখায় নাই, মাটির কলস যখন নরম হয় তখন টিপ দিলে যেদিকে টিপ দেয় ওইদিকে যায়, যে যেমন করে তেমন করে। ছোটবেলায় যে শিক্ষা দিয়ে আসলে শিক্ষা দিই নাই, না দেওয়ার পরে যখন বড় হয়েছে এখন হেদায়ত হয়েছে নিজের, হ্যাঁ বাপ নামাজে আছে নামাজে আছে। এখন তো যেহেতু বাঁকা হয়ে গেছে, তার কলস তো শুকাই গেছে, আগুনে শুকাই শক্ত হয়ে গেছে, এখন তারা তো নরম করলে নরম হবে না। এখন বাপ আগের গুণা হবে, এখনো গুণা হবে, আগে হেদায়ত না করার কারণে, সঠিক পথে দিক নির্দেশনা না দেওয়ার কারণে বাপের গুণা হবে। এই জন্য আমাদের আল্লাহওয়ালা বুজুর্গরা বলে, যে সমস্ত ছেলে মেয়েরা বাপ মাকে সই শিক্ষা না দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছে, এই ছেলে মেয়ের দ্বারা দুনিয়াতেও শান্তি হয় না, আখেরাতেও শান্তি হবে। কিন্তু ছেলে মেয়েদের মৌলিক শিক্ষাটা দেওয়ার পরে, নামাজ রোজা হওয়ার দেখাতে মূল শিক্ষা দেওয়ার পরে, এই ছেলেকে ডাক্তার কারো দুনিয়ার যত শিক্ষা দিকে না কারো, সে যদি বদলিও হয় বাপ মা তাই হবে না, কারণ তাকে মৌলিক শিক্ষা দিয়ে হেদায়েতের পথে আনার চেষ্টা করে। আমাদের সমস্ত এমন কয়েকদিন আগে এক ব্যক্তি বলতেছিল, এই জায়গা দাঁড়ায় যে হুজুর এমন তো এমন সকালবেলা বদর থেকে এই বিসিডি শুরু হয়। ছোটবেলায় আপনাদের সময় আজ থেকে 20-30 বছর আগে সকালবেলা বক্তব্যে বদরের পরে আলিফ পাতা সাতারা শুরু হতো, এখন ইহুদিরা আপনারা খ্রিস্টান এমন ভাবে করছে সকালে বাচ্চাকে উঠায় নেয় 7টার সময়, উঠায় নিয়ে 10টা পর্যন্ত পড়ায়, বাকি সময় ফ্রি। আরে তুমি 10টার সময় 7টার সময় না উঠায় তুমি 10টার সময় উঠায় না, তা নিবে না। সকালে নিয়ে ইহুদিরা আপনারা খ্রিস্টানদের শিক্ষা দেওয়ার পরে এরপরে বাকি সময় কোচিং ইত্যাদি ঝামেলা দিয়ে দিয়ে সন্তানের দিমাগটাকে একবার নষ্ট করে দেয়। আর সম্রাট যারা বেশি উচ্চ শিক্ষিত আধুনিক, এরা তো আল্লাহ তাআলার কালামের সাথে একেবারে দূরে। আমার সাথে বড় একটেলের বড় অফিসার বহু তাকে দেখা হয়েছে, ওই সময় একটা বাস চলতে জায়গার থেকে উত্তরার দিকে বাসার নাম ছিল কনক, এমন একটা বাস মানে কনক বড় একটা বাস ছিল। এই বাসে আমি একদিন আসতেছি, এক পাশে একটা লোক বসা একটেলের বড় অফিসার, উর্দু একটা বই আমি বয়ানের বই শুক্রবারে সকালে আসতেছি ইস্তেমা করে উত্তরা, ওই বইটা আমি পড়তেছি, বড় অবস্থায় মাঝখানে রাখছি, ওই লোকটা সিট থেকে চাপতে চাপতে একবার খুব জড়সড় হয়ে যাচ্ছে, আমি বুঝি না। পরে আমি দেখছি যে এই উর্দুকিটা আপনার জায়গা রাখার কারণে ওই ব্যক্তি এমন হয়েছে, আমি তাদের উঠাই নিলাম। তো কি হয়েছে না হুজুর, আপনি এর মধ্যে যে আল্লাহ কাল আল্লাহ কোরআন শরীফ রাখতেছেন এই জন্য আমি এমন হয়ে গেছি। তা বললাম এটা তো ছোট একটা বই, এটা তো কোরআন শরীফ, এটা তো উর্দু বই, আপনি চেনেন না কোরআন শরীফ? আমার যখন ভুল হয়েছে তখন আমি চেষ্টা করতে থাকি আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকি, আগের ভুল যেন আল্লাহ মাফ করে আমার সন্তানকে সঠিক পথে আনে। আর সন্তান যতদিন পর্যন্ত ছোট আছে ততদিন পর্যন্ত নিজের মূল শিক্ষাটা আমি দিই, তারপরে আমার ছেলেকে আমি ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই, কোনো সমস্যা হবে না, তখন আমার গোনা হবে না। আগে আমি শিক্ষা দিই নাই, 18 বছর পরে যে আমি ডাকি তখন আসে না, তখন এই আগে শিক্ষা না দেওয়ার কারণে সে এখন এই বত্তীর্ণ হয়েছে, এর গোনা আমার ঘাড়ে আসবে। মাহরাম পুরুষ ছাড়া কোনো মহিলা যদি হজ করে, আপন দুলা ভাইয়ের সাথে বোনও যাবে সাথে, হজ কবুল হবে কিনা বুঝেন না, মাহরাম লাগবেই, সাথে যতই মহিলা যাক না কেন হবে না, নিজের নিজস্ব যার সাথে বিবাহ হারাম এমন একজন পুরুষ সাথে থাকতে হবে। ফুলচেরাদের খুঁটি কয়টা, ফুলচেরাদের খুঁটি কয়টা আমার জানা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি দিন বুঝে এগুলোর উপর সহি ভাবে আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله আমাদের জীবনের সমস্ত রকম গুনাহকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের জিন্দা মরদের সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দে, আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে, আল্লাহ বাপ্মার হকের আয়াত আজকে গিয়েছে, আল্লাহ বাপ্মার হক আদায় করতে পারি নাই, বাপ্মার ঋণ শোধ করতে পারি নাই, আল্লাহ ওই বাপ্মা অন্ধকার কবরে শুয়ে শুয়ে আমাদের নেকামলের দিকে এদিমের মতো তাকিয়ে থাকে, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আল্লাহ সন্তানের দোয়া বাপ্মার জন্য বিফলে যায় না, আল্লাহ আমরা সন্তান হয়ে আমাদের বাপ্মার জন্য দোয়া করতেছি, আল্লাহ আমাদের মা শীতের রাত্রে কত রাত্রে যে আমাদের জন্য কষ্ট করেছিলেন, আল্লাহ সবাই ঘুমাতেন কিন্তু মা ঘুমাতেন না, সন্তানকে দিয়ে উঠলে মায়ের ঘুম হারাম হয়ে গেল, আল্লাহ সেই মা কোথায় শুয়ে রয়েছে তাও তো আমরা জানি না, আল্লাহ আমাদের বাপ্মার কবরে আজাবকে মাফ করে দেন, আল্লাহ বাপ্মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহ বাপ্মার জন্য জান্নাতের ফেরদাউসের পায়খানা করে দেন, আল্লাহ আমাদের যাদের বাপ্মা জীবিত আছেন সে সমস্ত বাপ্মার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন, আল্লাহ বাপ্মার হক আদায় করবার তৌফিক দান করেন, আল্লাহ বাপ্মার আনুগত্যশীল বাপ্মার সন্তুষ্টি অর্জন করবার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ছেলে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ নেককার সন্তান হিসেবে কবুল করে নেন, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নামাজি সন্তানের পিতা হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের জন্য দুনিয়াতে সুখ শান্তির মাধ্যম আখেরাতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন, আল্লাহ আমাদের সকলকে নেককার হিসেবে কবুল করে নেন, আল্লাহ যে আল্লাহ বাকি জীবন সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবার শক্তি দান করেন, আল্লাহ জীবনের ছোট বড় অনেক আল্লাহ নেকামল রয়েছে সমস্ত নেকামল করবার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, হালাল নিজেকে বরকত দান করে, আল্লাহ জান মাল ইজ্জত আবরু নিরাপত্তার ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনি আমাদের সকলের সার্বিক অবস্থা জানেন, দূর দূর থেকে যে সমস্ত ভাইয়েরা কোরআনের মহব্বতে আসে তাদের সকলকে আল্লাহ দিনই ফায়দার ব্যবস্থা করে দেন, আল্লাহ হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নেন, আল্লাহ আমাদের মহল্লায় পানির সংকট চলতেছে, আল্লাহ আসমানি বালা জমিদের বালা আপনার থেকে আসে, আপনি কোন এলাকায় পানি বেশি দিয়ে আল্লাহ ভাঙ্গন দিয়ে শেষ করে দিচ্ছে, আল্লাহ কোন এলাকাগুলোতে পানি শুকায় তাদেরকে কষ্ট দিচ্ছে, আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসা সহ প্রতিবেশী সবার কষ্ট হচ্ছে, আল্লাহ আমাদের গোনাহের কারণে অপচয়ের কারণে নাশকরির কারণে শাস্তি হচ্ছে, আপনি আমাদের সকলকে আল্লাহ এই সমস্ত কষ্ট থেকে মুক্তি দান করেন, আল্লাহ সকল প্রকার পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি দান করেন, আল্লাহ আমাদের সকলের জীবনের সে আল্লাহ প্রয়োজনীয় জিনিসপত্র গুলো সহজ এবং সে আল্লাহ আমাদের জন্য আসান করে দেন, আল্লাহ আমাদের জীবনযাত্রাকে সুন্দর করে দেন, সকল প্রকার কষ্ট থেকে আমাদেরকে মুক্তি দান করেন, আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নে, আল্লাহ মানুষের হক নিয়ে আলোচনা হলো অন্যের হক আদায় করবার তৌফিক দান করে, মানুষের উপর জুলুম করা থেকে জুলুমের শিকার হওয়া থেকে বেঁচে থাকবার তৌফিক দান করে, আল্লাহ মৃত্যুর আগে মানুষের হক পরিশোধ করে যাওয়ার তৌফিক দান করে, আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নে, আল্লাহ ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে যেতে পারে, জান্নাতি বান্দা হয়ে আপনার সামনে হাজির হতে পারে সেই তৌফিক দান করো, আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করে, আমাদের জান মাল ইজ্জত আবরুতে বরকত দান করে, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।